بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والطور শপথ তুর পর্বতের وكتاب مسطور শপথ কিতাবের যা লিখিত আছে في رق منشور উন্মুক্ত পত্রে শপথ বাইতুল মামুরের শপথ সমুন্নত আকাশের এবং শপথ উদ্বেলিত সমুদ্রের তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যম্ভাবী মা লাহু মিন দাফি' ইহার নিবারণকারী কেহ নাই ইয়াউমা তামুরুস সামাউ মাওরা যেদিন আকাশ আন্দোলিত হইবে প্রবল ভাবে ওয়া তাসীরুল জিবালু সাইরা এবং পর্বত চলিবে দ্রুত فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারীদের الَّذِينَ هُمْ فِي خَوْضٍ يَلْعَبُونَ যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে يَوْمَ يُدَعُّونَ إِلَى نَارِ جَهَنَّمَ دَعًّا যেদিন উহাদেরকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান্নামের অগ্নির দিকে ইহাই সেই অগ্নি যাহাকে তোমরা মিথ্যা মনে করিতে ইয়া কি জাদু নাকি তোমরা দেখিতে পাইতেছ না ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তাআমালুন তোমরা ইহাতে প্রবেশ করো অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে ইন্নাল মুত্তাকীন ফি জান্নাতিন ওয়া নাঈম মুত্তাকীরা তো থাকিবে জান্নাতে ও আরাম আয়েশে ফাকিহীন বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম তাহাদের প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রব তাহাদেরকে রক্ষা করিবেন জাহান্নামের আযাব হইতে কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তাআমালুন তোমরা যাহা করিতে তাহার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো মুত্তাকিনা আলা সুররিন মাসফুফা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন তাহারা বসিবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়া আমি তাহাদের মিলন ঘটাইব আয়াতলোচনা হুরের সঙ্গে وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ এবং যাহারা ইমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ইমানে তাহাদের অনুগামী হয় তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে এবং তাহাদের কর্মফল আমি কিছু মাত্র হ্রাস করিব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী ওয়ামদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইশতাহুন আমি তাহাদেরকে দিব ফল মূল এবং গোস্ত যাহা তাহারা পছন্দ করে। সেখানে তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পান পাত্র, যা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপ কর্মেও লিপ্ত হইবে না। وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ তাহাদের সেবায় নিয়োজিত থাকিবে কিশোরেরা সুরক্ষিত মুক্তা সদৃশ। وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ তারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে, قالوا إنا كنا قبل في أهلنا مشفقين এবং বলিবে, পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম। فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম আমরা পূর্বে আল্লাহকে আহ্বান করিতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু। فَذَكِّرْ فَمَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ অতএব তুমি উপদেশ দান করিতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও উন্মাদ নও। أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَتَرَبَّصُ بِهِ رَيْبَ الْمَنُونِ উহারা কি বলিতে চাহে, সে একজন কবি, আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি। বলো, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ তবে কি উহাদের বুদ্ধি উহাদেরকে এই বিষয়ে প্রয়োজিত করে, না উহারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُ بَل لَّا يُؤْمِنُونَ উহারা কি বলে, এই কুরআন তাহার নিজের রচনা? বরং উহারা অবিশ্বাসী। فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِثْلِهِ إِن كَانُوا صَادِقِينَ উহারা যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোন রচনা উপস্থিত করুক না। أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ উহারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হইয়াছে, না উহারা নিজেরাই স্রষ্টা? أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَلْ لَا يُوقِنُونَ নাকি উহারা আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে, বরং উহারা তো অবিশ্বাসী। أَمْ عِندَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمُ الْمُسَيْطِرُونَ তোমার প্রতিপালকের ভাণ্ডার কি উহাদের নিকট রহিয়াছে, না উহারা এই সমুদয়ের নিয়ন্তা? أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ নাকি উহাদের কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে, থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। أَمْ لَهُ الْبَنَاتُ وَلَكُمُ الْبَنُونَ তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ, যে উহারা ইয়াকে একটি দুর্বহ বোঝা মনে করে? أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোনো জ্ঞান আছে যে উহারা এই বিষয়ে কিছু লিখে? أَمْ يُرِيدُونَ كَيْدًا فَالَّذِينَ كَفَرُوا هُمُ الْمَكِيدُونَ অথবা উহারা কি কোনো ষড়যন্ত্র করিতে চাহে? পরিণামে কাফিররাই হইবে ষড়যন্ত্রের শিকার। أَمْ لَهُمْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ নাকি আল্লাহ ব্যতীত উহাদের অন্য কোন ইলাহ আছে? উহারা যাহাকে শরীক স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র। وَإِنْ يَرَوْا كِسْفًا مِنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَرْكُومٌ উহারা আকাশের কোনো খণ্ড ভাঙ্গিয়া পড়িতে দেখিলে বলিবে ইহা তো এক পুঞ্জীভূত মেঘ। فَذَرْهُمْ حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ উহাদের উপেক্ষা করিয়া চলো সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজ্রাঘাতে হতচেতন হইবে। ইয়াউমা লা ইউগনী আনহুম কাইদুহুম শাইআন ওয়ালা হুম ইউনসারুন সেদিন উহাদের ষড়যন্ত্র কোনো কাজে আসিবে না এবং উহাদেরকে সাহায্য করা হইবে না। ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিকা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ইয়া ছাড়া আরো শাস্তি রয়েছে জালিমদের জন্য কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি আমার চক্ষুর সামনেই রইয়াছো। তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো। وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَارَ النُّجُومِ এবং তাহার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার অস্ত গমনের পর।